Elhamdülillah ve salatu ve selamu ala Resulillah ve ala alihi ve ashabihi ve baraka ve sellema teslimen kethira amma ba'd. İkhvani ve ahbabi el-keram, Resul sallallahu aleyhi ve sellem herkese şemail ve yengaliballahu uliyayı anılar muntun hadir ilam. Kitab ektiyar güllendi el-şemail el-muhammadiyya. Ze kitabhani ki Muhammed bin Cemil Zeynü'ye likke kitap attu ke su anarar muntu bu yengriyum beydinillahi tabaraka ve teala. Allah tabaraka ve teala ye anarar hasi Muhammed sallallahu aleyhi ve sellem varin nubi banayra di hüredi yani anarallah bulikam boru ehsani. Yani kan bişi doğru ehsani. Kalla manuşakkole şirikottu başşi. Manuşakkole Allah'ı sinifajji. Allah'ı kitabları sinifajji. Resul sallallahu aleyhi ve sellem var bayanakko sinifajji. Manuşakkole gumura aşildi. Golor dasa mada shilde tundase basi feji Allah Qur'an mada khoyiyan laqad manallahu ala almu'minin laqad manallahu ala almu'minin ba'atha fihim rasulan min anfusihim yatlu alayhim ayati wa yuzakkihim wa yu'allimuhum alkitaba wal hikma wa in kanu min qablu la fi dhalalin mubin. Allah tabaraka wa ta'ala bishboro ehsani gojide mu'min banda kolore Allah ye taran hase Resul di hüreyi. Resul di hüreyi di ve insan zatitü di hüreyi. Resul sallallahu aleyhi ve sellem beyi. Allah tabaraka ve teala ayatı kol itar arore talavat görer. Arı tarar utore dedun şirik aşil, bedat aşil, kufir aşil, hasad aşil, badakhlak kol aşil inarı ki gücü ve günarı sab gücü. Ve yuallimuhum el kitaba. Allah'ı kitabı reşi keyi. Vel hikma. Resul sallallahu aleyhi ve sellem var sünnatı reşi keyi. وإن كانوا من قبل لفي ضلال مبين ان را رب گون دان رسول صلى الله عليه وسلم ايرا گتون ايام الجاهليه شيل مانشکل بشکل ات خامدا شيل گومرمدا شيل الله تبارك وتعالى نبي محمد صلى الله عليه وسلم ردي فريره اي گلات خامنت مانشکل ر باسي ير بعد ار نبي محمد صلى الله عليه وسلم ر الله ي انسان ذات تنو بي بناي دي الله ر عبادت گريوم رسول صلى الله عليه وسلم زندلا ده هدي هتري كاروري رسول ر عبادت گوریوند نو اللہ ر عبادت گوریوند اللہ یہ رسول ر خوی قل انما انا بشر مثلکم ومحمد طور متر خویدو اٹیکہ کلات توری دی بگوی اٹیکہ رسول ر رب بولٹا ر عبادت گریبو زندلا خود منج خبر خدا گرے زندلا گزان ماجی انبیاء کل خبر ر کی گجی ترا سجدا گتو سیت اللہ ولی رین تو باسی بولا اللہ یہ رسول صلی اللہ علیہ وسلم حد قل انما انا بشر مثلکم ای کو تو رد اللہ انسان يوحى إلي الله يارحس وحيدي فدا أنما إلهكم إله واحد آر ربوي دي آر اللوي دي أغوى آر دا سي زيتو كسيم عبادة سي بقنر مستحق الله تبارك وتعالى زي الله يه أسمان زمين ري آر بقنر مخلوق رباني يار بعد رسول صلى الله عليه وسلم شمبار روزا دتو وسوه إلى رسول الله صلى الله عليه وسلم سوم يوم الاثنين الله نبي تو فزرق جي رسول الله توني دا سي شمبار كلا روزا درو قال ذاك يوم ولدت فيه ay khode hedinam maji alla yare banayi de tala ruza duridi wa fihi bu'ithtu hedin alla yare nabi banayi yare di hudayi wa fihi unzila alayya alquran hedinam maji alla yare alquran nazir gujji yani shukriyam maji khodai ki gori shambar no asuri ibn muslim ar hadith yar bad rasul sallallahu alayhi wasallam khoyi laqad ulida rasul afwan rasul sallallahu alayhi wasallam pojoyide shambare ede hadith maji or hadith maji dekhilam zanilam তেলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সোমবারে রবিউল আউয়াল মাসে পূজোই লেকিন 12 তারিখে কো মানছি আর কি আর তারিখে কো 9 তারিখে কো বডিলা হ আল্লাহু আলম হন্নসই লেকিন রবিউল আউয়াল মাসে সোমবারে ওইদিন সহি মক্কা মাসে ওই আমুল ফিল ইয়ানি 570 এক মিলাদি মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই জিবারে আমুল ফিল বলা হ মিন আবওয়াইনি মারুফাইন দুয়া মারুফ বা মাতুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাহন নামে আব্দুল্লাহ আব্দুল্লাহর বাহন আব্দুল মুত্তালিব রসুলের মা নাম দে আমিনা বিনতে ওয়াহাব রসুলের নাম রাখি দে নিজের দাদাই মোহাম্মদ কয়ারে নাম রাখি ওয়াকদমাত আবুহু কবল ওয়ালাদতিহি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে ওইবার আগতু বা মরি গিয়ে তোলে হারা মুসলমানের ওরে কি ওয়াজিব আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরে আল্লাহ ইয়ার হাসি দিফড়াই আর রে দাসে দিন শিখাই আল্লাহর সিনি ফেললাম হিকমত শিখি ফেললাম দিল বোর্ড দিলে সিদকল আসিল দিন তো ফাঁকি বললাম এখন কি গড়া হরিব ইন্না মিন ওয়াজিবিল মুসলিমিন আন ইয়ারিফু কদর হাদার রাসূল করিম আরা বেগুনর ওর ওয়াজিব দিকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরা তো বেগুন তো সিনা হরিব এর বাদে ফায়হকুম বিল কুরআন আল্লাযী উনজিলা আলাইহি দুনিয়ার মাঝে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোরআন নাযিল হইয়ে ইবালিয়ারে কি করা হরিব, হুকুমত করা হরিব, ইবালিয়ারে নিজের হক আহকাম মশলা মশলি গুণ কোরআনতে শিখা হরিব, তাহলে কোরআন মাথাবে সালা হরিব। ও ইয়াতাখাল্লাকু বি আখলাকিহ, রসুলের আখলাক মাথাবে সালা হরিব, রসুলের আখলাক দিন দিলা হিন্দিলা আরাতিন আখলাক ওয়া হরিব। ও ইয়াহতাম্মু বিদ্দাওয়াতি ইলা তাওহীদ আল্লাতী বাদা বিহা রিসালাতুহু মুতামাসসিলাতান ফি কওলিল্লাহি তাআলা কুল ইন্নামা আদউ রাব্বি ওয়ালা উশরিকু বিহি বিহি আহাদা। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন দিলা দাওয়াত লে ইহতিমাম গজ্জি, আরাতিনও দাওয়াত লে ইহতিমাম করা হরিব, আরা মানুষকরা দাওয়াত দিন দা আল্লাহর ইবাদত করিবল্লাহ, শিরিক না করিবল্লাহ, বলিয়ারে শিরিকত তো মানা করিম, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করিবল্লাহ, ব্যাগুণরে আরা দাওয়াত দিম। ইয়ার বাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দে মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম, ওয়া হাশিম মিন কুরাইশ, ওয়া কুরাইশ মিন আল আরব, ওয়াল আরব মিন যুররিয়াত ইসমাঈল বিন ইব্রাহিম আল খলিল আলাইহি সালাতু ওয়াস সালাম। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহন নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাহন নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাহন নাম হাশিম, হাশিম ইবা কুরাইশি খানদানতুন, কুরাইশ কই দিবা আরবতুন, আরবর ভিতরে যে কুরাইশ নাকি আর যে আরবত এখতিয়ার করছে আরবি বল দিয়ে ইসমাইল আলাইহিস সালামের গুষিতুন। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা রসুলের নাম মোহাম্মদ দজ্জি কোরআন মাঝে মোহাম্মদুর রসুলুল্লাহ আর জানি ফেললাম রসুল সাল্লাল্লাহু